চন্দন মাখিলে গরা হয়ে যাব কি, তুলসী নাইলে বাস চহটিব কি, চন্দন মাখিলে গরা হয়ে যাব কি, তুলসী নাইলে বাস চহটিব কি, চন্দন মাখিলে গরা হয়ে যাব কি, তুলসী নাইলে বাস চহটিব কি, আরে এতে সজাউব কাহিঁকি, মনে পড়ে রাধা মাইকি, ও মনে পড়ে রাধা মাইকি, চন্দন মাখিলে গোরা হয়ে যাব কি, তুলসী নাইলে বাস চহটিব কি, মনে থিলা যেবে এতে সরধা আসিল কাহিকি ছাড়ে গো পরে রাধা, ও তুম মনে থিলা যেবে এতে সরধা আসিল কাহিকি ছাড়ে গো পরে রাধা, দেহ পাট লুগা পিঁধি মথারে চন্দ্রিকা বাঁধে, দেহ পাট লুগা পিঁধি মথারে চন্দ্রিকা বাঁধি, বস কাহা বাট চাহিকি, মনে পড়ে রাধা মাইকি, ও মনে পড়ে রাধা মাইকি, চন্দন মাখিলে গোরা হয়ে যাব কি, তুলসী নাইলে বাস চহটিব কি, কাহিঁকি হেউছ প্রভু এতে আতুর, জন্ম জন্ম পাই রাধা তোমার, ও কাহিঁকি হেউছ প্রভু এতে আতুর, জন্ম জন্ম পাই রাধা তোমার, হাতরে বৈশি ধরি আধরে অবির ভরে, হাতরে বৈশি ধরি অধরে অবির ভরে, এতে বেশ কাইকি, মনে পড়ে রাধা মাইকি, ও মনে পড়ে রাধা মাইকি, চন্দন মাখিলে গোরা হয়ে যাব কি, তুলসী নাইলে বাস চহটিব কি, চন্দন মাখিলে গোরা হয়ে যাব কি, তুলসী নাইলে বাস চহটিব কি, আরে এতে সজাউব কাহিঁকি, মনে পড়ে রাধা মাইকি, ও মনে পড়ে রাধা মাইকি, ও মনে পড়ে রাধা মাইকি, ও মনে পড়ে রাধা মাইকি।